بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. আমরা জানি জাদু, জাদু করা হারাম, এমনিভাবে গুণকের কাজ এসা এটাও হারাম, ইসলামে এগুলো চাইছে না, হারাম। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু দ্বারা আক্রান্ত হয়েছিলেন। রব্বুল আলামিন সেই জাদুর চিকিৎসা হিসাবে দুটি সূরা নাযিল করেছেন, আর তা হচ্ছে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। জানেন তো এই দুই সূরার তাফসীর আগে আমি পেশ করেছি। জাদু করতে পারে মুসলমান, করতে পারে না মুসলমান বা মুসলিম, যে সে জাদুকর হতে পারে না, যে আল্লাহকে বিশ্বাস করে জাদুকর হতে পারে না, যে আল্লাহকে বিশ্বাস করে সে গণক হতে পারে না, সে বলতে পারে না আমি ভবিষ্যতের সংবাদ বলে দিব। আরবিতে বলা হয় কাহিন, কাহিন মানে হল যে ভবিষ্যৎ সংবাদ বলে দেয়। আরেকটা শব্দ আছে আরওয়াফ, ভবিষ্যৎ সংবাদ অথবা গাইবের সংবাদ বলে, ওকে কি বলে আরওয়াফ। এ সম্পর্কে, জাদু সম্পর্কে আর কাহানা সম্পর্কে, গুণকের কাজ সম্পর্কে প্রশ্ন করা হল সৌদি আরবে। ওই সময় ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলী এই বোর্ডের প্রধান। প্রশ্ন করা হয়েছিল هل يجوز للمسلم أن يذهب لأحد من الناس فيسأله عن مرضه فيخبره الآخر بأنه مسمور ثم يطلب المريض منه أن يحل الصحة عنه فيقوم ششكر جنته كنوا مسلمان جنمو يمن كنوا بكتير كسي زواكي جائز যে এরকম কাজ করতে পারে। আচ্ছা ওই লোকটি যাবে কেন ওই লোকটির কাছে, সে রোগাক্রান্ত, তার রোগ সম্পর্কে ওকে বলবে যে সে জাদু দ্বারা আক্রান্ত হয়েছে, তারপরে ওর কাছে আবেদন করবে যে তুমি, আমি যে জাদু দ্বারা আক্রান্ত হয়েছি এই জাদুর বাদনটা আপনি খুলে দিন। তখন সে কি করে, فيقوم بصب الرصاص على رأس المريض في إناء فيه ماء ثم يخبره بأن فلانا قد سحره. ورتكو جادو كورك ورتكو سكي شيء ار امد ابدي شيء وكا جادو كور ما بلو قصتي شما يقال جاتي ملادر كسي رقم قوالا جلو نعوذ بالله تهم شيء احنا يجي قصنا قوالا شيء شيشا ورما خير روغا قرمت بكتين قرما خير دالي তারপর ওটা বলছেন পানিতে ডালে, পানির পাত্রে, তারপর সে বলে দেয় যে অমুক ব্যক্তি তোমাকে জাদু করেছে। আর আমাদের দেশের ওই কাবজাদি মোল্লা যারা, ওদের কাছে আপনি গেলে দেখবেন কেউ কেউ হয়তো বলে তোমার কি রোগ আমি বলে দিতে পারবো, তোমার গেঞ্জিটা নিয়ে আসুন, মহিলাদের শাড়ি নিয়ে আসুন, প্রথমে মাপলে তারপরে আবার তার মন্ত্রযন্ত্র করার পরে যদি কম হয় তাহলে এরকম হবে, আর যদি লম্বা হয়ে যায় তাহলে এরকম হবে, এরকম বলে কিনা ইন্দ্রিল্লাহ মহাজমান, এসব জাদুর আলামত। তো এরকম এই উদ্দেশ্যে ওই ব্যক্তির কাছে কিন্তু যাওয়া কি যায়, প্রশ্ন হচ্ছে এটা। আচ্ছা আমরা তো এখন বুঝলাম যে ইসলামের বুঝি আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলাদেশে থাকতে আমরা যদি এই জ্ঞান আমরা অর্জন না করতাম, তাহলে বাংলাদেশে আমরা অমুকের কাছে যাও, অমুক কাজিমুল্লাহ কবিরাজ ওর কাছে যাও, সে বলে দিবে তোমার কি হয়েছে না হয়েছে। প্রথম দিনা আল্লাহ আমাদেরকে হৃদয় দিয়েছেন যে আমরা এটা মনে করছি এটা জায়েজ না, তাই এখানে ফতোয়া। আরো এরকম বলছেন, এরকম তাকে জিজ্ঞেস করা কি জায়েজ যে তার ছেলেটি পরবর্তীতে বিয়ে করবে অথবা তার ভাজা এই তার স্ত্রী কি তাকে ভালো পায়, এরকম আছে ওকে আমার ছেলেকে ভালোবাসে, আর স্বামী যাবে বলবে দেখো তোমার স্ত্রী আমাকে ভালো পায় কিনা, না আমার সাথে তার শত্রুতা আছে একটু দেখো, ওই তার জাতি মোল্লা বা কবিরা অথবা জাদুকরের কাছে এই উদ্দেশ্যে যাওয়া কি জায়েজ? উত্তর, মুসলমানের জন্য ডাক্তারের কাছে যাওয়া জায়েজ, এটা তো সবাই জানে, বরং জায়েজ কোন ওয়াজিব হতে পারে। বলছেন আমরাদ বাতনিয়া দ্বিতীয় অথবা সার্জনের কাছে যাওয়া ইত্যাদি রোগের জন্য ডাক্তারের কাছে যাওয়া জায়েজ, আর ওখানে গেলেন সে হালাল ওষুধ ইত্যাদির মাধ্যমে তার চিকিৎসা করবে এটা জায়েজ, যেটা চিকিৎসা জগতে প্রসিদ্ধ। কারণ এটা হল স্বাভাবিক উপায় উপকরণ অবলম্বন। আল্লাহ রাব্বুল আলামিন রোগ নাজিল করেছেন এবং চিকিৎসাও নাজিল করেছেন, রোগ নাজিল করেছেন ওষুধও নাজিল করেছেন, আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন সে বুঝে কোন রোগের কোন চিকিৎসা কোন রোগের কোন ওষুধ, ওষুধ যে জানার নয় সে জানবে না, তাই ডাক্তারের কাছে যাবে। তাই আমরা যাই, সর্দি কাশি হলে যাই, বড় রোগ হলেও যাই, ছোট রোগ হলেও যাই, যাই কিনা আল্লাহ অসুস্থ আসলে নিজে চিকিৎসা করেছেন, উন্নতকেও বলেছেন চিকিৎসা করার জন্য। ওই জমানায় যে চিকিৎসা ছিল যেমন মধু, মধুর মধ্যে চিকিৎসা হয়েছে, আল্লাহ রসুন সময় আসা করেছেন। আরো আছে হাদিস থেকে আমরা অনেক চিকিৎসা জানতে পারি। তো ডাক্তারের কাছে যাওয়া যায়, কিন্তু গণকের কাছে যাওয়া যায় ইস নয়, যে গণক বা যেসব গণকেরা মনে করে যে তারা গাইবের খবর জানে, নাউজুবিল্লাহ। বলছেন আপনি গেলেন ওর কাছে গণকের কাছে এই উদ্দেশ্যে, সে বলে দিতে পারবো আমার কাছে কোন রূপ, এমনি ভাবে আপনি গেলেন ওখানে গিয়ে সে বললো এমনিদি আরাম গেলে না জানি ঢিল মারা আর কি, না জেনে ঢিল মারা, যেমন একটা অন্ধ দেখছে না কিছুই, বললেন একটা হাতি দিলেন একটা পাথর বা একটা একটা কিছু সামনে রেখেছেন গোল টার্গেট নিশানি, নিশানি যে একটু মারো, সে দেখছে নাকি মানে ঠিক না, তো না জেনে ঢিল মারা, এমনি এই সংবাদ বলে দেয়, কিংবা তারা মনে করে তাদের কাছে জিনসা কেউ কেউ জিনসাধক জিনসাধনা করে জিন আছে জিনের মধ্যে বলে দেয় শেখ লিবাস সহ ফতোয়া বোর্ডের সদস্যরা বলছেন ওহা উল্লাই শাহনুহুম আল কাযিব, এদের কাজ হচ্ছে মিথ্যা বলা। এমনি ভাবে জিনের জিনের মাধ্যমে সাহায্য চাওয়া এটা হচ্ছে বড় শিরক, ওয়াল ইসতিআনাতু বিল জিন্নি শিরকুন আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা জিনের সাহায্য চাওয়া, জিনের মাধ্যমে জিনের সাহায্য চাওয়া শিরক, শিরকে আকবর। জিন কি করবে? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জিন সেরা না মানুষ সেরা? মানুষের ইজ্জত বেশি আল্লাহ দরবারে, সুবহানাল্লাহ। এই জন্য শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যত নবী রাসূল এসেছেন সবই মানুষের মধ্যে এসেছেন, সুবহানাল্লাহ। এমনকি তিনি বলেছেন সিদ্দিকীন সুহাদাও পাওয়া যায় কোরআন হাদিসের ভাষ্য মোতাবেক মানুষের মধ্যে, জিনের মধ্যে আছে বলে পাচ্ছেন না, কিন্তু হয়তো থাকতে পারে, কিন্তু নবী নেই আমাদের সন্দেহ নেই। কোরআনের থেকে দলিল সূরাতুল জিনের নিন্ন সালিহুন ওয়া মিন্না দুন যালিকা আসছে, জিনের কথা। আমাদের মধ্যে থেকে কেউ কেউ পুণ্যবান আর কেউ কেউ অন্যরকম। তো সেক্ষেত্রে রহমতুল্লাহ আলী কোরআন সুন্নাহ থেকে দলিল পাওয়া যায় তাদের মধ্যে সালাম অনেক লোক রয়েছে, নবী তো নাই, সিদ্দিকও নাই, শহীদও পাওয়া যায় তার কথা মোতাবেক। তাহলে জিনের সাহায্য কি ছিল, জিন কি করে? অবশ্যই এখন কিছু কথা আছে, সবই যদি সাহায্য সহযোগিতা হয় মানুষের মতো, আমরা একজন আরেকজন সাহায্য করি না, যেতে সাহায্য করার মতো, এটা অনেক ব্যাপার। কিন্তু ওরা অন্য উদ্দেশ্যে সাহায্য চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আতমাতান ফাসআলহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু আরবাঈন লাইলা। যদি কোন ব্যক্তি কোন ভবিষ্যৎ বক্তার কাছে যায়, গাইব সংবাদ বলে যায় আগামী বছর এরকম হবে, কথিত জ্যোতিষ তাই করে, জ্যোতিষ আছে না, আর আবার আমাদের দেশে পত্রিকা পত্রিকা খুললেই দেখবেন রাশি ফল আছে, আজকে কি হবে কি না, তোমার কি আর কি না, এইসব দেখতে নেই। আবার কিছু লোক আছে হাতে রেখা দেখে বলে তোমার কয়টা সন্তান, কয়টা বউ, বলে কিনা বলে আপনি হাত দেখালেন, পরবর্তী দিন এরকম এরকম কিছু বলে দেয়, বলে আপনি দেন থাকে 5 টাকা। একটা কথা বলো, এখন হয়তো বেশি দেয়, আগে মানুষ হয়তো 5 পয়সা দিত, 10 পয়সা দিত, ঠিক না, তখন মানুষ বেশি দেয়। আল্লাহ মুস্তাহান, এটা ভবিষ্যৎ বক্তার মধ্যে সামিল, এরকম করা যাইজ না। হ্যাঁ পয়সা দিতে নাই, এদের পথ বন্ধ করে দেওয়া হয়, তাহলে গেল। বরং এরকম হয় সে দুই যে হাতে এই সাইডের রেখা দিয়ে লোকটা, একবার একটা লোক হাত দিয়ে দেখিয়েছে, বড় কামড় কয়টা বিয়া, বলে আপনি 2 বিয়া করেছেন, সামনে আরো 2টা করতে পারেন। সে স্বাধীন যদি থাকতো কমিউনি জীবনে 2 বিয়া করেছে, এইসব ঘন ঘন যুগলো করে এরকম একবার লেগে গেলে হয়ে গেছে। অন্যদিকে আপনারা দেখছেন যেসব ভন্ডা নেই, ভন্ড তীরের বাংলাদেশ সুবহানাল্লাহ বিহামদি, বাই চান্স এ কাজ হয়ে গেছে, এখন দেখেন কি না হয়, লাইন লেগে যায়, লাইন লেগে যায়, হাজার হাজার মানুষরা মুক্ত হয়ে যায়। আর লেমকা নো কি বড় দুঃখ লাগে, লেমকা কি হ্যাঁ হয় পীর সত্যই তো নেই ইসলামে, আর তারা নিজেদের পক্ষ থেকে পীর বানিয়েছে, তাই তাদের হিসাবে হয়, কিন্তু আমাদের হিসাবে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে পীর বলে কি লেমকা স্যার, আর একটা কি স্যার, আর একটা দেখলাম সেদিন মহিলা আসে, মহিলা নারী পুরুষ এসে তার পাশ মুখায়, এবার দেখলাম এটা আল্লাহ মুসলমান কতটুকু সত্য মিথ্যা বাস্তব নিয়ে বানিয়েছে আল্লাহ, পীর যুবতী মহিলা তার সাথে সরাসরি পীরের সাথে আলিঙ্গন করছে, দেখছেন কিনা এটা আপনারা, কেকে দেখেছেন হাত তুলে দেখি কয়জন দেখেছেন, আচ্ছা 3 জন সাক্ষী আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের, তবু ওই লিঙ্গ সাহেব লিঙ্গ সাহেব গেছে যায়, তাহলে তো দেখছেন জিন সাধক একটা শত বলে এখানে লেগে গেছে, এখানে তাদের বিশ্বাস হয়ে গেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন, من اتى اطرافا فساله عن شيء لم تقبل له صلاه 40 ليله যদি কোন ব্যক্তি কোন আরাব ভবিষ্যৎ কাছে যায় আগে কিছু জিজ্ঞেস করে তাহলে তার 40 দিনের সালাত আল্লাহ দরবারে কবুল হবে না। যদি জানা জিজ্ঞেস করে রাওয়াহু মুসলিম ওয়া ফিস সুনান অর্থাৎ তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ আসছে من اتى كاهنا فصدقه بما يقول فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে কিছু জিজ্ঞেস করে আর সে যা বলে তার সব কায়েম করে আপনি ঠিকই বলেছেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যা নাযিল হয়েছে তার সাথে সে কুফরি করল। তাই গণকের কাছে যেতে নাই, এইসব বন্ধ পীরের কাছে যেতে নাই, ঠিক না? কথিত অমুক আর তমুক আপনি গেলেন রাস্তাঘাটে, আমি বললাম রেখা দেহে কেউ কেউ আছে টিয়া নিয়ে বসে থাকে রাস্তায় টিয়া, আপনার ভাগ্য দেখিয়ে দে ওখানে মজুদ টিয়া নিয়ে 5 টাকা দিলেন অথবা 10 টাকা বা 15 টাকা দিলেন আপনার ভাগ্য দেখিয়ে দেন। আজকে এরকম করে কিনা বাংলাদেশের মানুষ ফুটপাথ তুলিতে পাওয়া যায়, আবার আরো সামনে যান বলছে বাবা মমতাজুদ্দিন স্বপ্নের মাধ্যমে একটা তাবিজ পেয়েছেন, কে কে জানে এটা মমতাজুদ্দিন বাবা কেউ জানে? আর মজুদ ভাই একজন আমি নিত বলে নিতেন সাক্ষী করা স্বপ্নের মাধ্যমে তাবিজ পেয়েছেন, যে উদ্দেশ্যে খাবেন উদ্দেশ্য সফল হয়ে যাবে বা রোগ হলে রোগের আরাম হবে ইত্যাদি অনেক বক্তব্য রাখে, ঠিক না? বক্তব্য রাখার পরে একদম লাস্টে প্রতিবার কিন্তু 10 টাকা নিতাম, আজকে 10 টাকা নেব না, আজকে হ্যাঁ পয়সা কম করে দিলাম, সে তার হিসাবে বলে আর কি আজকে নেব মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা। খুব গরম সুন্দর কেন সাহ আদি ওই তাদের দিয়ে গেলে নাকি কি হয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম করলেন না, কোন সাহাবী এরকম করেননি রাদিয়াল্লাহু আনহু নাই, আর তারা স্বপ্নের মাধ্যমে দেখে নেয়। ইসলাম মুকম্মল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুম আল ইসলাম দীনা, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কোন দিন ঘোষণা দিয়েছেন? আরাফাত দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরাফা অবস্থান করছেন বিদায় হজে এই সময় নাযিল হয়েছে সূরা মায়দার 3 নম্বর আয়াতের এই অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুম আল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমাদের দ্বীন কি? ইসলাম। দ্বীন কি রকম? পরিপূর্ণ। দিনে অসম্পূর্ণতা বলতে কিছুই নেই, স্বপ্নের আর দখল নেই, বুঝতে স্বপ্ন আছে কিন্তু আপনি যে দিনে কিছু বাড়াবেন না কমাবেন এরকম কিছু নাই, স্বপ্ন দলিল হয় না উম্মা মুক্ত। তাই বিল ইবাদের কাছেও যাবেন না, ওদের কাছে যাবেন না, তো ওদের থেকে আরো দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের হেফাজত করবে, শয়তান তাদের কাছে মজুদ, মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, আপনাকে তার কাবুতে নেওয়ার জন্য বিভিন্ন রকম চক্রান্ত করবে, তাই আপনি তার কাছেই যাবেন না। আল্লাহ আমাদের হেফাজত করবে। আচ্ছা এই গেল তাদের কথা, এইসব গণকের কাছে জাদুকরের কাছে যাওয়া যায় না যায়, আর এইসব তাজাদি মোল্লার কাছে যাওয়া না যায়। এমনি ভাবে বলেছেন তুমি যে ওখানে যাবে আর তোমার মাথায় গণকের সামনে সে সীসা গলিয়ে ঢালবে, এজন্য তার সামনে মাথা নত করা তার অনুগত হওয়া তোমার জন্য যাইছে, কারণ তুমি যদি তার সামনে গিয়ে এরকম করো আর সে যে আহ্বান করে আহ্বান মোতাবেক তুমি সায় দাও সাড়া দাও তাহলে তুমি শয়তানের কাজে সহযোগিতা করবে। এমনি ভাবে সে যে বলে দেন তার বাচ্চা কখন বিয়ে করবে, অথবা তার স্ত্রী ভালো না খারাপ, তাকে ভালো পায় কি না দেন, এটা হচ্ছে গাইবের খবর। গাইবের সংবাদ একমাত্র আল্লাহ জানে। قل لا يعلم من في السماوات والارض الغيب الا الله قدوج الله বলেন হে নবী আপনি বলে দিন আকাশে জমিনে গায়বের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে গায়বের মালিক আল্লাহ। গায়ব বুঝেন তো, যেটা আমরা সাধারণ মানুষ জানে না, বুঝতে পারছেন, মানুষ যেটা বুঝে না, দেখতে দেখা যায় না, এটা কি হচ্ছে গায়ব, অদৃষ্ট, তুমি দেখতে পাচ্ছ না। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীও জানতেন না, গাইব কোন রাসূলও না, কোন ওলিও না, কোন আল্লাহ নেক বান্দাও না, গাইব একমাত্র আল্লাহর কাছে। ওয়ইন্দাহু মাফাতিহুল গাইব লা ইয়ালামুহা ইল্লা আল্লাহর কাছে হচ্ছে গাইবের চাবিকাঠি। এইসব চাবিকাঠি, এইসব গাইবের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এ হচ্ছে আল্লাযিনা দাইমা এর ফতোয়া। এই ক্ষেত্রে যে জাদুকরের কাছে যাওয়া জায়েজ না, গণকের কাছে যাওয়া জায়েজ না, এই হল একটা ফতোয়া। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি ফতোয়া আছে সামনে, ওটা যেহেতু সারাটা হয়ে গেছে আজকের দর্শনে রাখলাম, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন আর আকীদা বিশ্বাস ঠিক করার তৌফিক দিন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদেরকে হক জেনে হক মানার তৌফিক দান করো, তোমার একত্ববাদ তাওহীদ মানার তৌফিক দাও, আর আল্লাহ শিরক থেকে বাঁচার তৌফিক দাও, তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ তোমার যাবতীয় বিধান যেন আমরা পালন করে চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. جزاكم الله خيرا.